الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقكم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يزح فلا يقربن مصلانا رواه أحمد بإسناد صحيح যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে ঈদুল আজহারে পবিত্র জামাতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম শেষ নবীর জন্য যিনি আমাদেরকে এর রহমত ও বরকত ও মাগফিরাত সম্পর্কে অবহিত করে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সে শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। আল্লাহ বলছেন ওয়ালিকুল উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহীমাতিল আনআম, বিগত প্রত্যেক উম্মতের উপরে আমি কোরবানির বিধান নির্ধারণ করেছিলাম, তাদেরকে আমি যে পশু গবাদি পশু রিজিক হিসেবে দান করেছি তার উপরে যেন তারা আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ আল্লাহর নামে যেন তারা জবহ করে। এই জন্য ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে মানব জাতি মনে রেখো তোমাদের উপাস্য মাত্র একজন, ফালাহু আসলেমু, তোমরা সকলে তার প্রতি আত্মসমর্পিত হও, অবশ্যিরিল মুখবেতিন, জান্নাতে সুসংবাদ গ্রহণ করো যারা বিনয়ী অবাধ্য হটকারী অহংকারীদের জন্য জান্নাত নাই, অবশ্যিরিল মুখবেতিন, সূরা হজ 34 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রসুল কি বলছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহহি ফালা ইয়াক্রিবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে অথচ কোরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহ নিকটবর্তীও না হয়। কোরআন এবং হাদিস পাশাপাশি রাখলে যেটা দাঁড়ায় সেটা এই যে গবাদি পশু আল্লাহর নামে কোরবানি করার মধ্যেই আল্লাহর নিদর্শন লুক্কায়িত আছে। অলবুদনা জাআলনাহা লাকুম শাআইরা লাকুম ফিহা খাইর, কোরবানির পশু তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন হিসাবে নির্ধারিত হয়েছে, এর মধ্যে তোমাদের জন্য অনেক মঙ্গল নিহিত আছে, সূরা হজ 37 নম্বর আয়াত। এটা দিয়ে বোঝা যায় যে আদম সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত মানব ইতিহাসে কোরবানির ইতিহাস প্রলম্বিত। প্রথম কোরবানি হয়েছে হাবিল কাবিলকে দিয়ে, যে ইতিহাস আল্লাহ পাক সূরা মায়দা 26 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে বর্ণনা করেছেন। হাবিল কোরবানি দিয়েছিল, কাবিলও কোরবানি দিয়েছিল, আল্লাহ পাক মহব্বতের কোরবানি যাচাই করেছিলেন। হাবিল ছিলেন পশুপালক, ছাগল গরু দুম্বা ইত্যাদি তিনি প্রতিপালন করে জীবিকা নির্বাহ করতেন। কাবিল ছিলেন কৃষক, তিনি কৃষিকর্মে পটু ছিলেন। দুজনেই আল্লাহর নামে কোরবানি দিয়েছেন। সে সময় কোরবানির কবুলের নিদর্শন ছিল আল্লাহর পক্ষ থেকে একটা আগুন নাজিল হতো, আগুন যার কোরবানিটা খেয়ে নিত তার কোরবানি কবুল হয়েছে বলে ধরে নেওয়া যেত, আর আগুন যার কোরবানি টাচ করত না, পড়ে থাকতো ওখানেই, তার কোরবানি কবুল হয়নি বলে প্রমাণিত হতো। আসমান থেকে আগুন নাজিল হল, হাবিলের দুম্বাটা আগুনে নিয়ে চলে গেল, অর্থাৎ কবুল হল। কিন্তু বড় ভাই কাবিলের কোরবানি, অর্থাৎ তার যে ধান বা গম যাই দিক না কেন, সেটা কবুল হল না। এতে কাবিল গেল খেপে হাবিলের উপরে। আপনারা বলবেন কেন কবুল হয়নি, হাদিসে এই বিষয়ে আলোচনা এসেছে যে কাবিলের অন্তরটা ছিল কার্পণ্যে ভরা। সে দেখল যদি ভালো উত্তম গম বা উত্তম চাউল যদি দেই তো আমার লস, বাজারের দাম বেশি, যেগুলো মানুষ নিতে চায় না, দাম কম, খারাপ গম খারাপ চাউল, ও সেইগুলো আল্লাহর রাস্তে সাদকা করেছে, আল্লাহ তো অন্তর খবর রাখেন, এজন্য ওটা কবুল হয় নাই। আর হাবিল করলেন কি, ওনার পালের মধ্যে দুম্বা বা ছাগলের মধ্যে সবচাইতে উন্নত যে দুম্বাটা, সুন্দর তরতাজা দেখতে ভালো, ওইটা আল্লাহর রাস্তে দান করেছিল, আল্লাহর অন্তর খবর রাখে, ওটা নিয়ে গেছে। ভালোর প্রতি হিংসা মানুষের সহজাত। আমরা প্রায় পত্রিকা দেখি ক্লাসে যে ফার্স্ট হয়েছে তাকে হত্যা করা হচ্ছে অন্য সাথীরা, এলাকা যিনি অত্যন্ত ভালো সবাই যাকে প্রশংসা করে, আগামী দিন ইলেকশন করবেন সে তাকে ক্যাডার দিয়ে মেরে দিচ্ছে। ভালোর প্রতি হিংসা, এটা সবসময় একটা নিয়ম, এটা আজকে নতুন নয়। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের হিংসা হলো যে ওরটা কবুল হলো আমারটা হলো না, ওকে মার দুনিয়াতেই রাখবো না, মেরে দিল তাকে। এই হল হাবিল কাবিলের কোরবানির ইতিহাস, ওইটা কিন্তু আজও। হ্যাঁ, ইব্রাহিমের কোরবানির আমরা যেটা করছি এটা হল ইব্রাহিমিক কোরবানির সুন্নত, এখানে আগুন আসবে না, খেয়েও নেবে না, এজন্য আমরা টের পাই না। আগুন এসে খেয়ে নিত বলেই হাবিল কাবিলের লড়াই হয়েছে, যদি আমাদের ওরকম যদি হতো আমাদের মধ্যে লড়াই বেঁধে যেত, ঠিক নাই, আল্লাহ ওরটা কবুল করলো আমারটা করলো না, যা কোরবানি দিবই না, এই হয়তো কারবার শুরু হতো। সেজন্য এটা যেহেতু ইসলাম, কেমন পর্যন্ত আর নবী আসবে না, এটা পূর্ণাঙ্গ দিন, এমন ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে যেন সামাজিক শৃঙ্খলা বিনষ্ট না হয়, এজন্য আল্লাহ পাক আগুন পাঠান না, তবে তিনি অন্তর খবর রাখেন, তাই তিনি কোরআনে বলে দিচ্ছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। হে বান্দা, তোমরা যে কোরবানি করো তার রক্ত গোস্ত হাড়হাড্ডি কিছুই আমার কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের হৃদয়ে লুক্কায়িত তাকওয়া আল্লাহ ভীরুতা। কে কোন মন নিয়ে কোরবানি দিচ্ছেন আল্লাহ ওটা ঠিকই জানেন, আল্লাহকে লুকিয়ে কোনো ফায়দা হবে না। এবার আসুন, ইব্রাহিমের কোরবানি আমাদের উপরে এত জরুরি ভিত্তিতে কেন জারি করা হলো, বলুন দলিল কোথায়? কোরআন থেকে দলিল নেন, সূরা সাফফাত পড়ুন। আল্লাহ বলছেন দেখো, যখন ইব্রাহিমকে আমি বললাম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো, এই বিষয়টা কিন্তু ডাইরেক্ট নির্দেশ আসে নেই, এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। নবী হিসেবে তার কাছে ওহি করা দরকার ছিল, নির্দেশ দিতে দরকার ছিল তুমি তোমার ছেলেকে কোরবানি করো, আল্লাহ পাক কিন্তু সেটা করেন নাই। এখনো ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন, তাকে স্বপ্ন দেখিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যখন ছেলে দৌড়াতে শিখল তখন আমি ছেলেকে ডেকে বললাম ইন্নি আরা ফিল মানামি, মানাম মানে স্বপ্ন, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে যেন জবাই করছি। ফানজুর মাযা তারা, বলো তোমার রায় কি, তোমার মতামত কি, কোন ছেলেকে বলে আমাকে জবাই করা, বাপ কেমন বেটাও কেমন একবার খেয়াল করুন। কালা ইয়া আবাতে ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন, ইনশাআল্লাহ যদি না বলতো ওই সময় ইসমাইল, তিনি কোরবানি হতে পারতেন না। এজন্য আপনারা প্রত্যেক কাজে ইনশাআল্লাহ বলবেন, আল্লাহ যদি চাইেন তবে হবে, আমার ইচ্ছা কাজ হবে না। আমি যতই চাই না কেন, যদি আল্লাহর ইচ্ছা না হয় কোনো কাজ হবে না। যদি ওই সময় ইসমাইল ইনশাআল্লাহ না বলতেন, এই কোরবানির ইতিহাস কখনোই রচিত হতো না। বলুন সুবহানাল্লাহ, কি জ্ঞান অতটুকু ছেলের। শয়তান দেখল ইব্রাহিমকে ফাঁদে ফেলার পথ আছে, রাস্তায় গিয়ে ইব্রাহিমকে, ইসমাইলকে, উভয়কেই, তবে হাদিসে এসছে ইব্রাহিমকে শয়তান বারবার পথ ভ্রষ্ট করার চেষ্টা করেছে। আরে তোমাকে তো স্বপ্ন দেখছো, এ তো ওহী নাজিল হয়নি, তো তুমি তো নবী, ওহী আসবে, নির্দেশ আসবে, স্বপ্ন কোথার কে কি তার ঠিক নাই। স্বপ্ন তো গোলমাল হতে পারে, মনের চিন্তাধারা থেকেও অনেক কিছু হতে পারে। স্বপ্নের ভিত্তিতে ছেলে কোরবানি করবে, ছেলে হত্যা করা মহাপাপ, মানুষ হত্যা করা তো পাপ বটেই, ছেলে হত্যা করা আরো পাপ। এরপরে তোমার তো কোন ছেলে বিলে কিচ্ছু নাই, একটা মাত্র পুঁজি, তুমি তো আমারই ফেলবা। শয়তান তিনবার ইব্রাহিমকে ধোকা দিয়েছিল, সেই তিন জায়গাতেই আমাদের হাজি সাহেবরা পাথর মারেন ওই দিনের স্মরণে। তিন জায়গাতেই ইব্রাহিম শয়তানকে পাথর মেরেছিলেন, আর সেই সুন্নত অনুসরণ করে আমরাও পাথর মারি শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার এই প্রতিজ্ঞা গ্রহণ করার মাধ্যমে। এরপরে বাপ বেটা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। যখন পিতা পুত্র উভয় আত্মসমর্পণ করলেন আল্লাহর হুকুমের কাছে, ওয়াতাল্লাহুলিল জাবিন, বাপ যখন ছেলেকে উপুড় করে মাটিতে ফেলল জবাই করার জন্য, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ঠিক ওই মুহূর্তে আমি ডাকলাম, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদদাক্তার রুইয়া, তুমি স্বপ্নকে বাস্তবন করেছ, তুমি স্বপ্ন সত্যে পরিণত করেছ, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা এমনি করেই সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছ, শয়তান তোমাকে বিভ্রান্ত করতে পারেনি। তাহলে দেখুন, শয়তান কিন্তু তিনবার তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সন্তানের স্নেহ ইব্রাহিমের কত ছিল তা তো আপনারা জানেন, 86 বছর বয়সে যে সন্তান পেয়েছেন, ইতিপূর্বে তিনি সন্তানের মুখ দেখেন নাই, সেই সন্তানকে নিজ হাতে জবাই করাটাকে চারটিকার কথা মনে করেন নাকি? শয়তান বারবার বিভ্রান্ত করার চেষ্টা করেছে, না, আল্লাহর মহব্বত আগে, দুনিয়া পরে। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, ইব্রাহিম তোমাকে যে পরীক্ষা আমি করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পষ্ট একটা পরীক্ষা হয়ে গেল তোমার উপর দিয়ে। وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ। সন্তান কোরবানি দিতে তুমি পারো নাই, তার বিনিময়ে জান্নাত থেকে তোমাকে কোরবানি পাঠিয়ে দিলাম, যাও কোরবানি করো। ইবনে আব্বাস বলছেন, এই সেই কোরবানি যে কোরবানি হাবিলকে আল্লাহ, যে কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, এটা সরাসরি আল্লাহ রসুলের হাদিস নয়, এটা আসারে সাহাবী। এরপর কি বলছেন, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম এই নির্জন নিরালায় মিনা প্রান্তরে দুনিয়ার কেউ দেখেনি তোমার এই কোরবানির ইতিহাস, এই ইতিহাস এখানে লুকাইতে থাক, এখানে হারিয়ে যাক, আমি সেটা চাই না। যতদিন পৃথিবী থাকবে, যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন দুনিয়াতে আল্লাহ বলে একজন লোক থাকবে, ততদিন তোমার আত্মত্যাগের ইতিহাস আমি পরবর্তীদের মধ্যে চালু করে দিলাম, যাও। সুবহানাল্লাহ, সেটাই আমরা করছি। যখন ইব্রাহিম ইসমাইলের ইতিহাস সৃষ্টি হয়েছিল, সেখানে কি কোনো মানুষ ছিল? কেউ ছিল না, নির্জন নিরালা পাহাড়ের পাদদেশে। এবারে আল্লাহ পাক এত খুশি হচ্ছেন, সালামুন আলা ইব্রাহিম, ছোট বড়কে সালাম দেয়, তাই না? ছোট বড়কে সালাম দেয়। এখানে আল্লাহ নিজে ইব্রাহিমকে সালাম দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ, যাতা কথা মনে করেন নাকি? সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার উপর আমার সালাম রইল, কি চারটি কেন কথা মনে করেন নাকি? শুধু তাই না, আল্লাহ বলছেন ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা হিসেবে বরণ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ, আমাদের পিতা ইব্রাহিম শুধু মুসলমানদের পিতা নন, তিনি ইহুদিদের পিতা, তিনি খ্রিস্টানদের পিতা, বিশ্বের সকল ধর্ম সম্প্রদায়ের তিনি একক পিতা, তিনি আবুল আম্বিয়া সকল নবীগণের পিতা। 1,24,000 পয়গম্বরের মধ্যে আদম থেকে ইব্রাহিম পর্যন্ত 10-12 জন নবী বাদ দিলে সমস্ত নবী তার দুই সন্তানের, ইসহাকের বংশের সমস্ত নবী এবং ইসমাইলের বংশের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি হলো, ইব্রাহিম শুধুমাত্র এই ত্যাগের বিনিময়ে শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কৃত হন নাই, তিনি সাথে সাথে বিশ্ব নেতা হিসেবে বরিত হয়েছেন। শুধু তাই নয়, তার সন্তানেরা বিশ্বের সর্বত্র নবুয়তের এই মহা সম্মানে সম্মানিত হয়েছে। মুসা তার সন্তান, ঈসা তার সন্তান, দাউদ তার সন্তান, সুলাইমান তার সন্তান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান, এর চেয়ে বড় কথা কি আছে? পরীক্ষা শেষ হয় নাই হয়তো বলবেন, শুধু কোরবানি করার জন্য কি ইব্রাহিমের এত সম্মান? না, তৎকালীন ইরাকি সমাজ ব্যবস্থা আর আজকের ইরাকি সমাজ ব্যবস্থার মধ্যে একবার ইতিহাসের দিকে ফিরে যান। তৎকালীন ইরাকের সম্রাট ছিলেন নমরুদ, 400 বছর রাজত্ব করেছিলেন, সে যুগে মানুষের হায়াত লম্বা হতো, ইব্রাহিমের নিজেরও হায়াত ছিল 200 বছর। অহংকারী, চূড়ান্তভাবে অহংকারী ছিলেন তিনি, মূর্তি পূজারী ছিলেন। সে যুগের মানুষ আকীদাগত দিক দিয়ে দুই ভাগে বিভক্ত ছিল, একদল ছিল মূর্তি পূজারী, একদল ছিল তারকা পূজারী। মূর্তি পূজারীরা মূর্তি বানিয়ে সামনে রাখত এবং সেখানে তাকে খুশি করার জন্য যা খুশি করত। ইব্রাহিম তার পিতা আজর ছিলেন এই মূর্তি পূজারীদের হেড, বাদশাহ নমরুদের ছিলেন ধর্মমন্ত্রী বা প্রধান, যাকে আমরা বলি গ্র্যান্ড মুফতি। আল্লাহ পাক ইব্রাহিমকে সে তার ঘরেই জন্ম দিলেন। আব্বাকে বলছেন, আব্বা আতাবুদুনা মা তানহাইতুন, আল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন। আব্বা, নিজের হাতে আপনি মূর্তি বানাচ্ছেন, আবার সেখানে যে ইবাদত করছেন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন, এটা কেমন কথা? অথচ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যা কিছু আমরা আমল কর্ম করি সমস্ত কর্মের সৃষ্টিকর্তা তো আল্লাহ। আপনার জন্মের আগে আপনার কোনো খবরই ছিল না, আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন, অথচ আপনি নিজ হাতে মূর্তি বানিয়ে আবার সেখানে ইবাদত করছেন, এটা কেমন কথা? এই কথার কোনো জবাব আছে? কোনো জবাব নাই তো। কম লোকরা বলল, এটা তো আমরা আমাদের বাপ দাদাকে এইভাবে পেয়েছি, বল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদা যত পুরুষ এটা করে আসছে তাই তোমরা করি। ফানাযাল্লাহু আকিফিন, তার সামনে আমরা দাঁড়িয়ে সম্মান নিবেদন করি তো ওইটার জন্যই তো করি, বাপ দাদা করে আসছে তাই করল। কোনো কথা শুনল না, শেষে তিনি মূর্তি ভেঙে দিলেন, ভেঙে দিয়ে বড় মূর্তিটা রেখে দিলেন ঠাকুরটাকে। সবাই সে বলছে, কে মূর্তি কে ভাঙলো? ইব্রাহিম বললেন, তোমার বড় ঠাকুরের জিজ্ঞাসা করো, তার গলায় তো কুড়াল ঝুলানোই আছে, আসামি তো দেখাই যাচ্ছে যে যে ভেঙেছে তার গলায় তো কুড়াল ঝুলছে, ও তো দেখতে পাচ্ছ না তোমরা তো। লোকেরা বলছে, ও কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম পয়েন্ট পেয়ে গেলেন, যে কথা বলতে পারে না, যে শুনতে পায় না, নিজেকে ঠেকাতে পারে না, তোমরা তাকে কেন উপাস্য দেবতা হিসেবে সম্মান দেখাচ্ছ? আর তা আবুদুন আমা, তিনি বলছেন, হাল ইয়াসমাউনাকুম ইজতাদুন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, যখন তোমরা ডাকো মূর্তিগুলোকে ওরা কি শুনতে পায়, জবাব দেয়? ওরা কি তোমার কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে? আপনারা নিশ্চয়ই জানেন, নেতারা যখন কোন যুক্তিতে হেরে যায় তখন সে লাঠি ব্যবহার করে। শুধু নেতা না, প্রত্যেক শক্তিশালী মানুষ যুক্তিতে হারলেই সে তার লাঠি ব্যবহার করে। বাংলা একটা প্রবাদ আছে, যুক্তি যেখানে অচল যষ্টি সেখানে সচল। যখন কমের নেতারা তার প্রশ্নের উত্তর দিতে পারল না, তখন তারা বিষয়টা তাদের সম্রাট নমরুদের কাছে প্লেস করল। নমরুদের সামনে যখন বিচার বসল, তখন সেখানে বিতর্ক হলো। সুরে বাকারা পড়ে দেখুন, এগুলো আলোচনা পাবেন সেখানে। নমরুদ বললে, এই তুমি নাকি অন্য কোন এলাহের উপাসনা করে থাকো? ইব্রাহিম বলছেন, হ্যাঁ আমি অবশ্যই উপাসনা করি, তিনি আমার এবং আপনার সৃষ্টিকর্তা। বলে কি বললে, আবার কেউ সৃষ্টিকর্তা আবার কেউ পালনকর্তা আছে নাকি? আমি তো রেশনের গম দিই তাই তোমরা খাও, আমি রাস্তাঘাট বানিয়ে দিই তাই তোমরা চলো, আমি সব কিছু করি বলে তোমরা, আমি তো সবই করে দিচ্ছি তোমাদের, কোথাকার কোন আল্লাহ তোমার আট লিখতে গেবার? বলে আমার আল্লাহ জীবিত করেন, তিনি মৃত্যু দেন, বলে আমিও মৃত্যু দিতে পারি, আমিও জীবিত করতে পারি। জেলখানার একটা ফাঁসির আসামি আজকে তার মৃত্যুদণ্ড হবে, তিনি নাকচ করে দিলেন, তাকে মুক্তি দিয়ে দিলেন। আর একটা নির্দোষ নিরপরাধ একজন মানুষ হাজতি, তাকে দিয়ে দিল ফাঁসি, বলে এই তো আমিও বাঁচাতে পারি, আমিও মারতে পারি। ইব্রাহিম দেখলেন এটা বোকার হদ্দ, মাথা কিছু নাই। তখন তিনি বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠিয়ে পশ্চিম দিকে ডুবান, তুমি যদি ক্ষমতা থাকে ওই সূর্যকে পশ্চিম থেকে উঠে পূর্ব দিকে ডুবা দেখি। কাফার, তখন নমরুদ হতভম্ব হয়ে গেল। কওমের নেতারা যেখানে যুক্তির সামনে মাথা নত করেনি, দেশের সম্রাট কি ছোট্ট বালকের কাছে মাথা নত করবে? বালক বলা ঠিক হবে না, এই সময় ইব্রাহিম বয়স প্রায় 75 বছর, তার কাছে তো হারা কথা নয়, কারণ তার জনবল নেই, তার শক্তি বল নেই, কিছুই তো নাই, একাই একটা মানুষ। অহংকারে স্ফীত হয়ে তখন নমরুদ ঘোষণা দিলেন, ফাকালু ইবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, তোরা অগ্নিকুণ্ড তৈরি করো এবং সেখানে ওকে পুড়িয়ে হত্যা করো, সাধারণভাবে মানলে হবে না, ওকে কঠিন শাস্তি দিতে হবে। শুধু এটুকু বলে তিনি ক্ষান্ত হলেন না, তিনি ধর্মকে ব্যবহার করলেন। নমরুদের ধর্ম ছিল হারিকুহু, ওকে জ্বালিয়ে দাও, অনসুরু আলিহাতাকুম, তোমাদের দেব দেবীদেরকে সাহায্য করো, ইনকুন্তুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও। তো দেখা গেল ধর্মকে রাজনীতির হাতিয়ার শুধু আজকে না, সে যুগ দিয়েও ছিল। এখানে ধার্মিক কি ইব্রাহিম না মূর্তি পূজারীরা, কে ধার্মিক হবে? নিঃসন্দেহ ইব্রাহিম। আর তাকেই বলা হচ্ছে ধর্ম বিরোধী কাজ করেছে, অতএব ওকে হত্যা করো। আমাদের রসুলকে ঠিক একই অবস্থা করা হয়েছিল, আবু জাহেল বলেছিল এই সাবি হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, আল্লাহ রসুল নাকি বিধর্মী হয়ে গেছেন, কারণ বাপদাদা ধর্ম পরিত্যাগ করলে তো বিধর্মী হতেই হয়। যখন আগুনে ফেলে দিচ্ছে তখন পর্যন্ত ইব্রাহিমের পরীক্ষা হচ্ছে, ইব্রাহিম তখন বলছেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, বলুন সবাই হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল ওয়া নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, আল্লাহ তুমি সবই দেখছো, আমাকে হাত পা বেঁধে আগুনে নিক্ষেপ করছে শুধু তোমার উলুহিয়াতকে স্বীকার করার জন্য, তুমি আমার জন্য যথেষ্ট, কতই না সুন্দর তিনি, তুমি তত্ত্বাবধায়ক, কতই না সুন্দর তুমি আমার মাওলা বা প্রতিপালক। সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করলেন, হুকুম দিলেন অকুলনা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শুধু ঠান্ডা নয় ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে তুমি শান্তি দাও, ঠান্ডা হও, ফ্রিজের মতো ঠান্ডা নয়। ব্যাস কিচ্ছু হলো না, উঠিয়ে আনা হলো সেখান থেকে। ইব্রাহিম যদি ওই সময় জিব্রিলের কাছে প্রার্থনা করতেন, জিব্রিল একাই যথেষ্ট ছিল আগুন নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি কারো দিকে তাকান নাই, সেরেব আল্লাহ কাছে চাইছিলেন। এই একই প্রার্থনা আমরা শুনতে পাই ইব্রাহিম পুত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুখে ওহুদের যুদ্ধের পরের দিন সকালে, যখন তিনি শুনলেন আবু সুফিয়ান পুনরায় মদিনা অ্যাটাক করবে, আহত 70 জন সাহাবিকে নিয়ে নিজেও তো দাঁত ভেঙেছিলেন, নিজেও তো আহত, ওই অবস্থায় তিনি চললেন পুনরায় আবার 8 কিলোমিটার দূরে হামরাউল আসাদ নামক স্থানে গিয়ে সংবাদ দিল আবু সুফিয়ান 3000 সৈন্য নিয়ে আবার আসতেছে মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে মাত্র 70 জন সাহাবির সাথে আল্লাহ রাসূল বলে উঠলেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল ওয়া নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, আবু সুফিয়ানের 3000 সশস্ত্র সৈন্যের কোন তোয়াক্কা আমরা করি না, আমরা সব আল্লাহর উপরে ভরসা করলাম, তিনি আমাদের জন্য একমাত্র সর্বোত্তম মাওলা এবং প্রতিপালক, তিনি সর্বোত্তম তত্ত্বাবধায়ক। যাদের মুখ দিয়ে জবানটা এই দোয়া বেরিয়ে গেল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। আবু সুফিয়ানের কাছে একজন ব্যক্তি, আবু খুবই প্রিয় পাত্র আবু সুফিয়ানের আছে, আসাদ তার নাম, ওই ব্যক্তিকে আল্লাহ রাস্তাতেই ইসলাম কবুলের অন্তর ঘুরিয়ে দিলেন, ও এসে ইসলাম কবুল করল। ও যে আবু সুফিয়ানকে বলছে আবু সুফিয়ান তুমি যে মোহাম্মদকে মারবা, আমি দেখলাম মোহাম্মদ বিরাট সেনাবাহিনী আসতেছে তোমার পিছিয়ে পিছিয়ে, তোমার ধরতে পারলে তোমার শেষ করে দিবে। আবু সুফিয়ান এমন ভয় পাইল যে বাপরে বাপ, দরকার নেই, ভাগো সব মক্কায়, আসলে কিছুই তো না। দেখছেন আল্লাহ কিভাবে সাহায্য করে, ওই লোক, এই লোকটা কিন্তু 5 মিনিট আগেও কিন্তু কাফের ছিল, আবু সুফিয়ানের দলভুক্ত ছিল, আল্লাহ পাকের অন্তরটা ঘুরিয়ে দিলেন, আবু সুফিয়ানকে উল্টা ঘুরিয়ে নিয়ে চলে গেল। কিসের বরকত? ওই যে দোয়া করেছেন আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমরাও যখন বিপদে পড়বো শুধু এইটুকু দোয়া করে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গায়েবী মদত করবেন, আপনি টের পাবেন আল্লাহ কিভাবে সাহায্য করলেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ সে যুগেও যেমন ছিলেন এ যুগেও তেমন আছেন, আল্লাহ মরেন নাই, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ তার নেককার বান্দাদেরকে এমনি করে পুরস্কার দান করে থাকেন। এবার আসলো মূর্তি পূজারে তো হেরে গেল, হেরে যেহেতু কিছু করল না, এবার ইব্রাহিম দেখলেন এখানে তো থাকা যাবে না, এবার তিনি চলছেন নিরুদ্দেশ যাত্রা পথে। ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইহাদিন, হে আমার কম, যখন তোমরা আমাকে থাকতেই দিবে না। বাপ কি বলছে? বাপ তো সন্তানের একমাত্র আশ্রয়। বাপ বলছে আতারকুন আনা আলিয়াতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তান্তাহি লানার জুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম তুমি আমার দেবদেবীর বিরোধিতা করছো, যদি তুমি এর থেকে বিরোধী যদি তুমি এটাকে বিরত না হও তাহলে আমি তোমাকে পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবো। হজুরনি মালিয়া, দূর হও তুমি আমার সামনে থেকে। বাপ যখন এই কথা বলে সন্তান কোথায় যাবে? কম তো সবাই তার বিরোধী। দুঃখ করে তিনি যাওয়ার সময় বলছেন ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইহাদিন, আমি চললাম আমার আল্লাহর দিকে, নিশ্চয় তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন। যাওয়ার সময় কমের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন আল্লাহ পাক সেই ভাষণটা অ্যাজ ইট ইজ কোরআনে নিয়ে আসছেন। সূরা তাহরিম পড়ে দেখুন, লাকাদ কানাত কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ। হে আমার কম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে। যখন তিনি বিদায় বেলায় ভাষণ দিয়েছিলেন তার কমের কাছে, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে চিরদিনের জন্য আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করো তাদের থেকে, কাফারনা বিকুম, তাদের সঙ্গে আমরা কুফরি করলাম অর্থাৎ বিচ্ছিন্নতা ঘোষণা করলাম, অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করবে ততদিন তোমাদের সঙ্গে আমার এই স্থায়ী বিরোধ এবং বিদ্বেষ বিঘোষিত হলো। এই কথাটা আল্লাহ পাক দারুণ পছন্দ করেছেন। এখানে পার্থক্য শুধুমাত্র আদর্শিক আকীদাগত। যদি বলেন কেন, মানুষ যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন সে গোপনে প্রকাশ্যে কখনোই পাপ করে না, আর মানুষ যখন মূর্তির কাছে আত্মসমর্পণ করে মূর্তির সামনে সে ভদ্র থাকে, মূর্তির বাইরে গেলে সে পাপ করে। কথা বলছেন তৌহিদ এবং শিরকের এই মৌলিক পার্থক্যটা এখানে লুকিয়ে আছে। যারা চন্দ্র পূজা করে সূর্য পূজা করে তাদের সঙ্গেও আল্লাহর নবী ইব্রাহিমের বিতর্ক হল। আল্লাহ বলছেন তাদেরকে বললেন তোরা তো সূর্য পূজা করো, চন্দ্র পূজা করো, তারকা পূজা করো, এটা কেন করো? যে চন্দ্র ডুবে যাচ্ছে, যে নিজেকে ঠেকিয়ে রাখতে পারে না তার কেন পূজা করো? যে সূর্য সকালবেলা ডকমগি উঠছে পূর্ব গগনে একেবারে মানুষকে গরম করে, ও সূর্য মগরিবের সময় ডুবে যাচ্ছে, যে নিজেকে ধরে রাখতে পারে না, তোমার কেন তোর উপাসনা করছো? কোনো জবাব নাই। তখন ইব্রাহিম বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, তুমি দেখলে আমি দাওয়াত দিলাম, কেউ আমার কথা শুনলো না, অতএব আমি একাকী তোমার দিকে আমার চেহারাকে অবনত করে দিলাম। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী, আমি আমার চেহারাকে ফিরিয়ে দিলাম আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, যিনি আল্লাহ, যিনি আসমান এবং জমিন সবকিছু তিনি এককভাবে সৃষ্টি করেছেন। কেউ শুনবে না কথা, যারা হকপন্থী বাতিলপন্থী তাদের কথা শুনবে না কখনই স্বার্থের বিরুদ্ধে গেলে, কিন্তু হকপন্থী কি হক ছেড়ে বাতিলের সঙ্গে আপোষ করবে? আপোষ তো করতে পারে না। ইব্রাহিম আপোষ করলেন না। তারকা পূজারীদের বোঝানোর জন্য তিনি যুক্তি বেছে নিলেন কি, ডুবে যায়, কারণ তারকার ধারে তো যাওয়া তো সম্ভব না। আর মূর্তি পূজারীদেরকে বিতর্কের জন্য তিনি বেছে নিলেন কি, নিজে মূর্তি ভেঙে দেখিয়ে দিলেন যে ওর কোনো ক্ষমতা নাই। এরকম হাতে নাতে বুঝিয়ে দেওয়ার পরেও মানুষ তার কথা শোনে নাই। অবশেষে তিনি বেরিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দুঃখ ভারাক্রান্ত মনে বলছেন, রব্বে হাবলি মিনাস সালেহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আমি মরে যাব, আমার এই মিশন, আমার এই দাওয়াত পৃথিবীতে দেওয়ার লোক তো কেউ থাকলো না, ইরাকে একটা লোক নেই যে আমার দাওয়াত কবুল করেছে। রব্বে হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, যখন ইব্রাহিম দোয়া করলো আমি তাকে সুসংবাদ দিলাম একজন ধৈর্যশীল সন্তান সম্পর্কে, ছেলে সম্পর্কে। এই ছেলে কিন্তু হলো 86 বছর বয়সে গিয়ে। এবারে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ছেলে যখন দৌড়ঝাঁপ করা শিখলো, 12-13 বছর বয়স হলো, এই তখন তাকে আবার কোরবানি করা হুকুম হয়ে গেল। এখানে গিয়ে মৌলিকভাবে কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। ইব্রাহিম প্রথমেই আল্লাহর নির্দেশ মোতাবেক যে করেছেন কোরবানি এটা নয়, তিনি স্বপ্নর অনুযায়ী করেছেন, কারণ নবীদের স্বপ্নটা ওহি। আল্লাহ পাক এখানেও পরীক্ষা নিয়েছেন, দেখি ইব্রাহিম আমার স্বপ্নকে গুরুত্ব দেয় কিনা। দুই নম্বরে তিনি এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে পিতা এবং পুত্রের সমন্বয় ছাড়া কশ্চিনকালও এই ইতিহাস সৃষ্টি হতো না। এর মাধ্যমে আমাদের কাছে শিক্ষণীয় বিষয় এই যে সমাজের প্রবীণরা তাদের কল্যাণ বা নির্দেশনা এবং সমাজের তরুণরা তাদের আনুগত্য এবং উদ্দীপনা যখন দুটো একত্রিত এবং সমন্বিত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজের উন্নতি সম্ভব নয়। তরুণ সমাজ যদি অসৎ চরিত্রের হয় পিতাদের কোনো উপদেশ কাজে লাগবে না, আবার পিতারাই যদি অসৎ চরিত্রের হয় সন্তান কখনো ভালো হয়ে গড়ে উঠবে না। এর মধ্যে মহিলাদেরও একটা দারুণ অবদান রয়েছে। মা হাজেরা ইতিহাস সৃষ্টিকারী মহিলা, ইতিহাস নয় কোরআন বলি আপনাদের সামনে। হাজেরাকে আল্লাহ রাসূল ইব্রাহিম রেখে আসতেছেন কোথায়? ইন্নি আসকান্ত মিন যুররিয়াতি গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হাজেরাকে রেখেছেন, আসছেন। হাজেরা আশ্চর্য কি, এক থলে খেজুর আর এক মশক পানি রেখে আমার ছোট্ট দুগ্ধ বর্ষ বাচ্চা নিয়ে আমি পড়ে আসছি এখানে, আশেপাশে কোনো মানুষ নাই, পাহাড়ের মাঝখানে, এটা কেউ কোন স্বামীকে এটা পারে? পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, হে স্বামী এভাবে কেন ফেলে যাচ্ছেন আমাকে? ইব্রাহিম কোনো কথা বলতে পারছেন না, বলবে কেমন করে, বলতে পারছেন না, হৃদয়ে পাষাণ বাঁধা বুকে চুপচাপ তিনি পিছিয়ে হেঁটে আসছেন। অবশেষে হাজেরা বুঝলেন যে নিশ্চয়ই আল্লাহর হুকুম আছে। হে স্বামী এটা কি আল্লাহর হুকুমে করছেন? তখন ইব্রাহিম মাথা নাড়লেন, হ্যাঁ আল্লাহর হুকুমে তো করবো, নাহলে কি আমি নিজে করতে পারি? এই সময় হাজেরা যে তেজোদ্দীপ্ত ইমানের পরিচয়, বুখারী শরীফে 3333 নম্বর হাদিস পড়ে দেখুন, আশ্চর্য হয়ে যেতে। এখানে গিয়ে সঙ্গে সঙ্গে হাজেরা বলছেন, ফালাই ইউযাইয়ানিল্লাহ, যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে একা গিয়ে রেখে যান, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ, মায়েদের ইতিহাস কোরআনে হাদিসে সর্বত্র, যদিন কোরআন হাদিস থাকবে, যদিন বুখারী শরীফ থাকবে, তখন হাজরার এই বক্তব্য থাকবে পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার জন্য। একটা মহিলার ইমান সেদিন পৃথিবীকে নতুন করে শিখিয়ে দিয়েছে, দেখো একটা মহিলা সমাজ পরিবর্তন করতে পারে। তিলে তিলে নিজের জীবন দিয়ে ওই সন্তান ইসমাইলকে যদি তিনি সেদিন গড়ে না তুলতেন, তাহলে ভবিষ্যতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পৃথিবীতে হতো না, কারণ ইসমাইলের বংশেই মোহাম্মদের জন্ম। এ দুগ্ধবর্ষ বালককে নিয়ে কয়দিন থাকে খেজুর? খেজুর ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল, এবারে কি করবেন হাজেরা? কিছু করার নাই তো। হ্যাঁ একটা কাজ করেছিল ইব্রাহিম পিতা হিসাবে, সন্তানের পিতা হিসাবে, যখন স্ত্রী হাজেরা চোখের আড়াল হলেন, সেখানে গিয়ে তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রে যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহাবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আহা, এই দোয়া পড়লে, সূরা ইব্রাহিম পড়ে দেখুন, হে আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি, আমি আমার পরিবারের একটা অংশ, মানে আরেকটা স্ত্রী সারা, এটা তো হাজেরা, আমি আমার পরিবারের একটা অংশকে রেখে যাচ্ছি, ইন্দা বাইতিকাল মুহাররাম, তোমার এই সম্মানিত গৃহের কাছে। তখন কিন্তু কাবা গৃহ ছিল না, নবী জানতেন এটাই কাবা গৃহের স্থান। কি জন্য রেখে যাচ্ছি? রব্বানা লিয়ুকিমুস সালাহ, যেন তোমার এই গৃহে তারা সালাত আদায় করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহ তুমি মানুষের অন্তরকে এদের দিকে রুজু করে দাও। তাহাবি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাত, এবং এখানে তুমি ফল ফলাদি দিয়ে রুজি দান করো। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার শুকরিয়া আদায় করে। 4000 বছর পূর্বে ইব্রাহিমের সেই দোয়া এমন ভাবে আল্লাহ কবুল করেছিলেন, ইসমাইল তো বড় হলেন, মক্কা শহর গড়ে উঠল, শুধু তাই নয় যেখানে আজ পর্যন্ত কোনো ফসল হয় না, অথচ পৃথিবীতে এমন কোন হালাল রুজি নাই যে মক্কায় পাওয়া যায় না, ঠিক না? এত বেশি বেশি সেখানে আছে, বাংলাদেশ আলহামদুলিল্লাহ সুজলা সুফলা সত্য তা এখানে পাবেন না। ওই যে ইব্রাহিমের দোয়া, এজন্য সৎ লোকের দোয়া নিতে হয়। ছেলেদেরকে বলছে সবসময় মুরব্বীদের দোয়া নিবে, যদি কার দোয়া কবুল হবে তুমি জানো না, যদি একবার দোয়া কবুল হয়ে যায় ইনশাল্লাহ ওই দোয়াই যথেষ্ট তোমার জীবনের জন্য, আর কিছুই লাগবে না। ওই দিন ইব্রাহিম যে দোয়া করেছিলেন, হাজেরা সে দোয়া শোনেন নাই, ইসমাইল সে দোয়া শোনেন নাই, শুনেছিল আল্লাহ, এবং তিনি ব্যবস্থা করেছিলেন, বনু জুরহমকে ডেকে নিয়ে আসলেন, সেখানে বসতি গড়ে উঠল, আস্তে আস্তে কত কিছু হলো। আজকের মক্কা আগের মতোই আছে, সেখানে কোনো ফসল হয় না, কিন্তু কোনো রুজির অভাব মানুষের হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইব্রাহিমের এই ত্যাগ, হাজরার এই ত্যাগ, ইসমাইলের এই ত্যাগের উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বাংলার বুলবুল কাজী নজরুল তাই গেয়েছেন, হাজরা হোক মায়েরা সব, জবিহুল্লাহ হোক ছেলেরা সব, সব কিছু যাক সত্য রোগ, বিধির বিধান সত্য হোক। নজরুলের এই কবিতাটি বারবার অন্তরে দাগ কাটে। হে মায়েরা তোমরা হাজেরার মতো হও, হে ছেলেরা তোমরা ইসমাইলের মতো হও, দুনিয়া সব ধ্বংস হয়ে যাক, আল্লাহ সত্য টিকে থাক পৃথিবীতে, তাহলে এই দুনিয়া শান্তি থাকবে। সুন্দর কথা নয় কি? কোরবানি সম্পর্কে মুসলিম নামধারী নোয়াখালীর আব্দুর রসুল বিচারপতি বেটা যখন কথা বলল, এটা গোহত্যার উৎসব মাত্র, তো নজরুল তার বিরুদ্ধে কবিতা লিখলেন, ওরে হত্যা নয় সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরণ, ওরে হত্যা নয়া সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। নজরুলের এই দারুণ তেজোদ্দীপ্ত কবিতা বহু মুসলমানের অন্তরে সেদিন ইমানের দীপ্তি আনিয়ে দিয়েছিল। আব্দুর রসুল সেটা মুসলমান, সে বলছে কোরবানি উৎসব তো গরু হত্যার উৎসব। তিনি জবাব দিলে, ওরে ও গো নয়, আপনি নয়, ওরে বেটা নরাধম, তুই হয়েছিস বিচারপতি, তুই বেটা বেয়াদব, তুই মানুষ না, ওরে হত্যা নয় আর সত্যাগ্রহ, এটা হত্যা নয়, এটা আল্লাহর জন্য সত্যের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য এটা হয়। ওই খুনের খুঁটিতে কল্যাণ কত লক্ষ্য ওই তরণ, আজি আল্লাহর নামে যান কোরবানে শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আর সত্যাগ্রহ সত্যের উদ্বোধন। ওই যে রক্তধারা ঝরছে খুনের খুঁটি, ওর মধ্যেই তোমার মুক্তি নিহিত, তুমি জানো না। এই ত্যাগ যদি মুসলমান কখন করতে পারে, দুনিয়ার বুক থেকে অন্যায় অনাচার দুরাচার সব দূর হয়ে যাবে। এই সত্যের প্রতি মানুষকে আগ্রহী করার জন্যই ইব্রাহিমের এই ত্যাগবোধ কোরবানিকে আমাদের সামনে আনা হয়েছে। গরু হত্যা উদ্দেশ্য আমাদের নয়। মানুষের মধ্যে যখন ত্যাগ না থাকবে, শুধু ভোগ করবে, ভোগবাদী পৃথিবীর বিরুদ্ধে ত্যাগ হলো ব্যর্থহীন এই কোরবানি। কোরবানি উদ্দেশ্য আল্লাহ নৈকট্য হাসিল করা। কোরবানি করবেন নিজ হাতে করবেন, পারলে ছেলেকে দিয়ে করাবেন, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, পালাবেন না। অনেকে আছে মুরগি জয় করতে রক্ত দিলে পালায়, না এটা চলবে না, এটা আপনি ইবাদত। গোশত বন্টন করবেন, নিজে খাওয়াচ্ছে অন্যকে খাওয়ানোর মধ্যে আনন্দ বেশি। চামড়াগুলো এক জায়গায় জমা করবেন, একাকি কোনো ফকির মিসকিন বা মাদ্রাসায় দিবেন না। দেখি হুজুররা সব গ্রামে গ্রামে ঘোরেন, বাড়িতে বাড়িতে গিয়ে চামড়া সব নিয়ে চলে আসতেছেন, এটা ঠিক নয়। চামড়াগুলো ইসলামী অর্থনীতির একটা সুন্দর দিক, এটা পুঁজিবাদী অর্থনীতি ইসলাম পছন্দ করে নাই। ইসলাম ইসলামিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে অর্থনীতির মাধ্যমে, যখন ক্ষেত্রে এক জায়গায় জমা করতে হয় সেখান থেকে সুন্দরভাবে মেনটেন করতে হয়, ঠিক অনুরূপভাবে চামড়া এক জায়গায় জমা হবে সেখান থেকে বিক্রি হবে, টাকাগুলো একটা কমিটির কাছে থাকবে, আমানতদার ইমানদার কমিটির কাছে, সেই কমিটি এটা স্থান মতো জায়গা মতো প্রয়োজন মতো ব্যয় করবে। এটাই হলো ইসলামী অর্থনীতির একটা মূল নীতি এখানে ফুটে উঠবে। এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, একটা চামড়া একজন পায় না, অনেকেই সেখানে হক আছে। এরপরে বিষয়গুলো কিছু এখানে ধরে দিই, সামাজিক সমস্যা আমাদের মধ্যে আছে। আজকে ছোটরা বড়দেরকে সম্মান করে না, মেয়েদেরকে যে জুলুম আমরা করছি, সমাজ আস্তে আস্তে আল্লাহ গজব নেমে আসবে। গত সংখ্যা তাহারিক পড়ে দেখবেন মানে দিয়েছি, পাঁচটি বিষয়ের কারণে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি গজব নাজিল হয়। তার একটি কিন্তু এই, যখন সমাজে জেনা ব্যবস্থা বৃদ্ধি পাবে তখন সমাজে মৃত্যু হার বৃদ্ধি পাবে। সাবধান, মা বোনদের উপরে জুলুম করবেন না। মা বোনেরা আমাদের মা, তারা আমাদের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের সন্তান। তারা দুর্বল তাই বলে আপনি সবল হিসেবে তাদের উপর জুলুম করবেন, এটা হবে না। এটা সম্পূর্ণ আল্লাহ নিষেধ, আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব নাজিল হবে সমাজের উপরে, সাবধান থাকবেন। ঠিক অনুরূপভাবে মা বোনদেরকেও বলছি, আপনারা বেপর্দা হবেন না এবং নিজেদেরকে এমনভাবে চলাফেরা করাবেন না যাতে অন্যের নজর লোলুপ জিহ্ব আপনাদের দিকে ফিরে আসে। আপনারা নিশ্চয় পড়েছেন পত্রিকায় যে আজকে ভারতে প্রধানমন্ত্রী বুড়ো মানুষ বিপদে পড়ে গেছেন, হরিয়ানায় এমনভাবে ধর্ষণ হচ্ছে যে তিনি ঠেকাতে পারছেন না। তাই ভারতের ধর্মনেতারা বলেছেন, হে মেয়েরা, তোমরা জিন্সের প্যান্ট পরা বন্ধ করো, ধর্ষণ বন্ধ হবে। তোমরা মোবাইল বন্ধ করো, প্রেম বন্ধ হবে, তোমাদের উপর নির্যাতন থাকবে না। দেখেন কত চমৎকার কথা বলেছে, এটা কি আমাদের জন্য বাস্তব নয়? আজকে আমরা মেয়েদেরকে খেলা করাচ্ছি, আমাদের প্রশাসন মেয়েদেরকে খেলা করা উদ্বুদ্ধ করছেন, তারা বুঝছেন না একদিক দিয়ে করছেন ভালো, আরেকদিকে ক্ষতি হচ্ছে, কত মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। কোনোদিন করবেন না, মা বোনদের নিজেদের সাবধান হওয়া লাগবে, পর্দার বিরোধী কাজ করবেন না। সঙ্গে সঙ্গে পুরুষদেরকে বলছি, আপনারা সাবধান হন, নইলে ইব্রাহিমি ত্যাগ বৃথা যাবে। ঠিক অনুরূপভাবে যারা আল্লাহ পাক তাদেরকে অধিক সম্পদ দান করেছেন, তারা সম্পদের নির্দিষ্ট অংশ যাকাত দান করুন এবং যত বেশি বেশি কোরবানি করার চেষ্টা করুন। উদ্দেশ্য নিজে খাওয়া নয়, ফ্রিজ কিনেন না দয়া করে, বরং এটা মানুষকে দিয়ে দেন। এই সময় ফ্রিজ কেনার হিড়িক পড়ে যায়, তার মানে গরু সব রাখবো সারা বছর খাবো, ঠিক নয়। প্রথম যখন কোরবানি শুরু হয় নিষেধ ছিল এগুলো বিক্রি করা, বিতরণ, নিজে খাওয়া বা জমা করে রাখা, একদিন খাবে তারপর সব জমা করে রাখবে। পরে আল্লাহ নবী বললেন, ঠিক আছে তোমরা এখন জমা করতে পারো। তাই এই সুযোগ নিয়ে যেন আমরা সমানে নিজেরা না করি, জমা করার উদ্দেশ্য কোরবানি নয়, বিতরণের উদ্দেশ্য কোরবানি হবে। ওই রাস্তার ধারে দেখেন বহু ছোট ছোট টুকলা পড়ে আছে, পলিথিন দিয়ে ঢেকে বসে আছে, ওরা তো মানুষ। আপনার কোরবানি যদি ওদের কাছে পৌঁছে দেন, ওরা অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। ওই দোয়া যদি আল্লাহ কবুল করেন, ইনশাআল্লাহ আপনার বহু বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনার সন্তানের একটা কঠিন হয়তো রোগ হয়তো, ওই বিপদ থেকে মুক্তি হওয়ার একটা ওসিলে হচ্ছে সাদাকা দেওয়া। আপনি সাদকা করলেন, দেখা গেল ওই আল্লাহ পাক বিপদটা উঠিয়ে নিলেন। হাদিস রয়েছে, আর সাদকা তো তুফিল খাতিয়া, সাদকা দিলে অনেক গুণা আল্লাহ পাক মাফ করে দেন। অতএব আমরা যদি পরস্পর প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি করতে পারতাম, কি ও কোরবানির মাংস মুসলমান ব্যতীত অন্য কোন জাতিকে দেওয়া যাবে কি, যেটা একটু আগেই বলে দিয়েছি, কালবুদা জুমাতে বলছিলাম সম্ভবত, কোরবানির গোশত মুসলমানদের মধ্যে দেওয়াটাই উত্তম। প্রতিবেশী যদি কোনো অমুসলিম থাকেন বা যদি কেউ আসে তাদেরকেও আপনারা দিতে পারেন, তবে জাকাতের মাল দেওয়া যায় না। কোরবানিটা জাকাতের মতো ফরজ সাদকা নয়। আর কিছু ফকিরপন্থীর লোক ঈদের নামাজ ছাড়া, যেমন রোজা, ওয়াক্তিয়া সালাত, জুমার সালাত ইত্যাদি কিছুই করেন না, তাদের জন্য কি কোরবানি করা জায়েজ? মুসলমানদের উপরে কোরবানি করা জায়েজ, যিনি যে পন্থী হন না কেন, যদি তিনি মুসলিম হন তাহলে তিনি কোরবানি করবেন। তবে আমরা তাদেরকে বলবো, সালাত হলো ফরজ, কোরবানি হলো সুন্নত। আপনি সালাত পড়বেন না, কোরবানি করবেন, নিজের বিবেকে একবার জিজ্ঞেস করুন তো, কাজটা কি ভালো করবেন, আল্লাহ কি আপনার উপরে খুশি হবেন? অনেকের অনেক ত্রুটি আছে, সব ত্রুটি বাছাই করতে গেলে সে কম্বলই থাকবে না। আমরা সবাইকে অনুরোধ করব, ফরজ, ওয়াজিব, সুন্নত যেগুলো আছে ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করবেন। ইব্রাহিম যেমন কোনটাই ছেড়ে দেন নাই, আমরা যেন কোনোটাই ছেড়ে না দেয় সবচেয়ে। এরপরে আরো একটা বিষয় ধরে দিই, আমরা সাধারণত সবাই তো মারা যাব, সবাই সম্পত্তি যখন ভাগ বাটোয়ারা করেন সেখানে কিন্তু আপনারা সমস্যায় পড়েন। মায়েরা এবং বোনেরা সাধারণত বঞ্চিত হয়, ছেলেরাই শুধুমাত্র ভাগ নেয় বাবার সম্পত্তি, এটা তওবা করেন। এরপরে বড় ভাইরা শক্তির বলে তারাই সম্পত্তির বেশি ভাগ নেয়, ছোট ভাইদেরকে না দিলেও যদি না পারা যায় বাধ্য একটু দেয় লামসাম। অনেক বাপ আছে মরার সময় মেয়েদের নামে ডুবিকে ডুবিকে দিয়ে গেল, সব ছেলেদের দিয়ে গেল, তওবা করুন। হাদিসটা মনে রাখবেন, মান আখাযা যুলমান মিনাল আরদি শিবরা মিনাল আরদি যুলমান ইউতাবিকুহু ইয়াওমাল কিয়ামাতি সাবি আরদিন, যে ব্যক্তি জুলুম করে অন্যের এক বিঘাত জমি নিল, কিয়ামতের মাঠে তার উপরে সাত তবক জমিনের বোঝা চাপিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে এসেছে, যতটুকু সে অন্যায় করে নিয়েছে সমস্ত মাটি তার ঘাড়ে চাপিয়ে দেওয়া, কিয়ামতের মাঠে বলে হাঁটো, সবাই দেখবে দুনিয়াতে ছিল লোকটা হাজি, আজ আখেরাতে হয়েছে লোকটা পাজি, ও কিছুই পাবে। অতএব সাবধান, এগুলো বিষয়ে যেন আমাদের ভুল না হয়। কোরবানির গোশত যতদূর সম্ভব বিলানোর চেষ্টা করবেন, আর এর মধ্যে ত্যাগের যে বিষয়টা আছে ত্যাগের দিকে খেয়াল রাখবেন। ছেলেদেরকে বলছি, বাবা তোমরা আমাদের উত্তরসূরি, তোমরা যদি ভালো না হও সমাজ ভালো হবে না, তোমরা কেন হিরোইন খাবে? যে জাতি শরবত খায়, যে জাতি হালাল পানি খায়, সে জাতির ছেলেরা কেন হিরোইন খাবে, কেন ফেন্সিডিল খাবে? এগুলো কি নিষেধ নয়? আল্লাহ রাসূলের নিষেধ, কুল্লু মুসকিরিন হারাম, যাবতীয় মাদকদ্রব্য হারাম। তাহলে হারাম খেয়ে তুমি কেন সালাত আদায় করবে, হারাম খেয়ে তুমি কেন কোরবানি করবে? অতএব তোমাদের প্রতি আমাদের অ্যাপিল, কাতর আহ্বান, হে আমাদের সন্তানেরা, তোমরা হিরোইন খেও না, তোমরা মদ খেও না। মদ সমস্ত গুনাহের মূল বলে বলা হয়েছে হাদিসে, এটা নিষেধ। তোমরা জুয়া খেলো না, যেখানে সেখানে জুয়া হাউজে দেখতে পাচ্ছি, এগুলো করো না। নারী নির্যাতন তোমাদের দ্বারাই হচ্ছে, তোমরা এগুলো করো না। এগুলো করলে সমাজে অশান্তি তো বড়, আল্লাহর পক্ষে আসমানে গজব নেমে আসবে, সেই গজব আসলে তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। অতএব আমাদের সবাইকে ইব্রাহিমী কোরবানির ত্যাগের মূল জিনিসটা যেন আমরা মনে রাখি, এবং সেই ত্যাগের মাধ্যমে যেন আমরা সমাজে সুন্দর একটা ত্যাগী সমাজ গড়ে তুলতে পারি, মানুষের মানুষের মহব্বত ভালোবাসা গড়ে তুলতে পারি, সেদিকে খেয়াল রাখবেন। আরেকটি বিষয় আপনাদেরকে একটু মনে করে দেয় ভালো, ঈদগাহ যত বড় হবে ততই নেকি বেশি, জুমাও তাই, মান কাসরা ফাহু আহাব্বু ইলাইহি। আমাদের মুরব্বীরা বহু ঈদগাহ ভেঙে একটা ঈদগাহ করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসার যারা মুসল্লি ভাইদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, যেখানে আগে ঈদের ময়দান ছিল না, আপনারা আশপাশে সবাই এসে মসজিদের এই মার্কাজের সামনে ঈদের সালাত আদায় করেন, এটা কি আপনাদের নেকির কাজ নয়? বহু জায়গা থেকে আপনারা এখানে আসছেন, সবচেয়ে বড় নেকির হকদার আপনারা হয়ে গেলেন। এরপরও দেখবেন ডাইনে বামে ঘরে ঘরে ঈদগাহ হচ্ছে এখন, এগুলো ঠিক নয়, আল্লাহ অপছন্দ করেন। মুসলমান যত বেশি ঐক্যবদ্ধ হবে, ভাই ভাই একতাবদ্ধ হবে, তত বেশি আল্লাহ পছন্দ করেন। যদি আপনি বলেন যে আপনারা তো বারো তকবীর পড়েন, আমরা তো ছয় তকবীর পড়ি, আপনাকে কি বলবো যে আল্লাহকে আপনার আমার এক নয়? বলুন, রসুলকে আপনার আমার এক নয়, কিতাব কি আপনার আমার এক নয়, হাদিস কি আপনার আমার এক নয়, তো কেন আমরা দুই থাকছি? হ্যাঁ, খুব সহজ সমাধান আছে, এখানে কোনো ম্যাজিস্ট্রেট কোনো আদালত কিছুই লাগবে না। একটা মূল বিষয় ইব্রাহিমের শিক্ষা থেকে এসেছে, ইব্রাহিম নিজের মহব্বতকে কোরবানি দিয়েছিলেন নাকি ছেলেকে কোরবানি দিয়েছিলেন? আসলে তো মহব্বতকে কোরবানি দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহর উপরে, আল্লাহর মহব্বতের উপরে ছেলের মহব্বতকে ইব্রাহিম অগ্রাধিকার দিচ্ছে, না ছেলের মহব্বতের উপরে আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিচ্ছে? এটাই তো ছিল তার পরীক্ষা, তাই না? আমরা যদি মনে করি যে আমরা মুসলমান, তাহলে আপনাকে আমার একটা প্রশ্ন আমি আজকে আপনাদেরকে রেখে যাচ্ছি, আপনার কি রসুলের মহব্বতকে অগ্রাধিকার দিবেন না আপনার দলের মহব্বতকে অগ্রাধিকার দিবেন? রসুলের হাদিস যদি থাকে বারো তকবীর, আপনি কেন ছয় তকবীর করেন বলেন? এটা তো কার তৈরি করা জিনিস না, এটা কোনো উপন্যাস না, কোনো বই না, এটা জাতীয় সংসদে কোনো আইন নয় যে আপনি লঙ্ঘন করবেন। দেশের আইন লঙ্ঘন করলে দেশে জেল খাটতে হয়, আর আল্লাহর রসুলের হাদিস লঙ্ঘন করলে আপনাকে জাহান্নামে যেতে হয়, তাকে খেয়াল আছে? যদি হাদিসে থাকে ছয় তকবীর, আসুন সবাই মিলে ছয় তকবীর করি। যদি হাদিসে থাকে বারো তকবীর, আসুন সকলে মিলে বারো তকবীর আদায় করি। তো গোলমালে কি আছে এখানে? কেন ভাই ভাই আমরা হিংসা করব? আল্লাহ রসুল হাদিসে বলেছেন, যখন ঈদ উল আজহার সময় সকালবেলা এক নেজা পরিমাণ সূর্য উঠলে তোমার ঈদগাহ চলে যাও, এক নেজা মানে সাড়ে ছয় হাত সূর্য উঠবে, চলে আসবেন আপনি ঈদের ময়দানে। এদিন খাওয়া দাওয়া নাই, যে কোরবানি করি তারা খাবেন, ঠিক না? এই হাদিস যদি ফলো করি, তাহলে আমাদের মধ্যে কেউ আটটায়, কেউ দশটায়, কেউ এগারোটায়, এর গোলমালটা তো থাকে না। হাদিস আগে না আমার ব্যক্তিগত রাইট আগে? যদি এই মহব্বত থাকে তাহলে কোরবানিটা কাজে লাগবে ভাই, তাহকিমুল দিন আলাল আকল, দিনকে আপনি জ্ঞানের উপরে রাখবেন তবেই আপনি মুসলমান। যদি তাহকিমুল আকল আলা দিন হয়ে যায়, নিজের জ্ঞানকে যদি দিনের উপরে রাখেন, তাহলে আর মুসলমান থাকা যায় না। এই মৌলিক বিষয়টি ইব্রাহিমের কোরবানির সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। ইব্রাহিম নিজের সন্তানের মহব্বতকে অগ্রাধিকার দেন নাই, আল্লাহর স্বপ্নকে অগ্রাধিকার দিয়েছিলেন। আমরাও যদি নিজের বিবেক, নিজের জ্ঞান, দলীয় হিংসা বিদ্বেষ সবকিছুর উপরে যদি রসুলের হাদিসকে অগ্রাধিকার দিতে পারি, তাহলে আমাদের মহব্বত আল্লাহর কাছে কবুল হবে, আমাদের সবকিছু আল্লাহর কাজে লাগবে। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে ভাগা করে বাদ দিয়েছেন, এখানেও কিন্তু একই প্রশ্ন। আপনি দেখুন না আল্লাহ রাসূল জীবনটা একবার দেখুন তো, ইসমাইলের বিনিময়ে জান্নাত থেকে একটা আস্ত কোরবানি আসেনি, বলেন ভাগা আসছিল? ইসমাইলের এই সুন্নত অনুসরণ আমাদের নবী যে কোরবানি দিলেন, তিনি কি আস্ত কোরবানি দেন নাই? সমস্ত হাদিস খুঁজে দেখেন, কোথাও পাবেন না ভাগা কোরবানি। তিনি দিয়েছেন একটা দুম্বা, দুটা দুম্বা, একটা নিজের, একটা নিজের উম্মতের পক্ষ থেকে। আপনারা দুটো খাসি দেন, পাঁচটা খাসি দেন, দেন, কোনো সমস্যা নেই, একটা জীবন চাই। সাহাবায়ে কেরামের জীবনও ঠিক তাই দেখা যাচ্ছে, আলাইকুম সুন্নতি সুন্নত খলিফার রাশিদিন, তোমরা আমার সুন্নত এবং খলিফার রাশিদিন সুন্নত আমল করো। চারি খলিফার আমল আপনারা দেখুন, সব জায়গায় আস্ত কোরবানি, দুর্ভাগ্য আমরা দিচ্ছি ভাগা কোরবানি। দলিল আল সাব আল বাকারাত আল সাবাতিন আল জুজুর আল সাবাতিন, গরু হলো সাতের পক্ষ থেকে, উট হলো সাতজনের পক্ষ থেকে। মিশকাত শরীফের 1458 নম্বর হাদিস একটা এসছে, এই হাদিসটা এসছে মুসলিম থেকে, মুসলিম এই হাদিসের পূর্ণ হাদিস মিশকাতে নাই, প্রথম অংশটা মিশকাতে নাই, শেষ অংশটা আছে। পূর্ণ হাদিস হচ্ছে এই, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতু আন সাবআতিন আল বাকারাতু আন সাবআতিন, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 1318 নম্বর হাদিসে আল্লাহ রাসূল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে হুদাইবিয়ার সফরে ছিলাম, তখন তিনি আমাদেরকে নির্দেশ দিলেন, তোমরা সাতজনে একটা গরু কোরবানি করো, সাতজনে একটা কি বলে উট কোরবানি করো। ইবনে আব্বাস থেকে এই রওয়াতটা আসছে, ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবআন ওয়া ফিল জুজুরে আশারাতান, আমরা তখন একটা গরুতে সাতজন আর একটা উটে দশজন শরীক হইলাম। এটা সফরের হাদিস স্পষ্ট একেবারে। মিশকাতে যেহেতু ওই প্রথম অংশটা নাই, আমরা ধরে নিয়েছি যে কেউ যা খুশি তাই করো, সাতজনে খাও একজনে খাও খেতে পারো। আলেম সমাজকে অনুরোধ করবো, দয়া করে আপনারা মানুষকে উদ্বুদ্ধ করুন যে ইব্রাহিমিক কোরবানির অনুসরণে যেন আমরা একটা জীবন দিতে পারি। অনেক সংশোধন হয়ে গেছে সমাজ, একদিনে তো সম্ভব না, আপনারা চেষ্টা করবেন একটা জীবন দেওয়ার জন্য। হয়তো ভাববেন একটা ছাগলে আমার ফ্যামিলিতে কুলায় না, দয়া করে চিন্তা করুন, ফ্যামিলিকে কুলানোর জন্য কি আপনি কোরবানি দেন? তা তো নয়। সাহাবি আবু আইয়ুব আনসারী, বিখ্যাত সাহাবি, তিনি বলছেন, দেখেন আমরা কোরবানি দিতাম বেশাতিন, একটা বকরি দিয়ে, ফানাকুলু ফায়াকুলুনা ওয়া ইয়ুতইমুনা, লোকেরা ওই বকরি দিয়ে খেত এবং লোককে খাওয়াতো। ফাসারা কামা তারা, তোমরা দেখছো এটা নিয়ে মানুষ গর্ব করত, তারপরে এই নিয়ম চলছে যেমন তোমরা দেখছো। ইমাম সহকানে বলছেন, এক ফ্যামিলি যদি 100 লোক থাকে, একটা বকরি যথেষ্ট, একটা জীবন দেবেন, আপনি একটা না পারে দুটা দেন, জীবন দিতে হবে, গরু দেন, খাসি দেন, দুম্বা দেন, উট দেন, জীবন দিতে হবে, জীবনটা হলো মূল জিনিস। ভাগ করলেন সাতটা, কি করবেন আপনি? এখানে জীবনটা কার ভাগে গেল? গোষ্ঠ না, সাত ভাগ হলো, ভাগ করা যাবে জীবনটা? দোয়া পড়া সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, দোয়াটা মুখস্থ করেন তো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। যারা ভাগা দেন তারা কি করবেন? সাতটা ছুরি একসাথে দিবেন নাকি? কে কাকে বুঝাবে? কোরআনে নাই, হাদিসে নাই, চলছে চলবে, শুধু ব্যাখ্যাগত গোলমালের জন্য এগুলো হচ্ছে। যদি আমরা এগুলো চিন্তা করি, আস্তে আস্তে এগুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে পরিবর্তন হোক আমরা সেটাই চাই, কারো করে কোনো জবরদস্তি নাই। আমাদের দায়িত্ব কেউ হাদিস শোনানো, তাই না? আমরা তো কারো জবরদস্তি করবো না, স্যার হাদিস শুনেই গেলাম। যদি আপনাদের ইমানে লাগে, দয়া করে আগামীতে চেষ্টা করবেন, এখন তো নিয়ত করুন যেন আমরা ইব্রাহিমের মতো একটা আস্ত কোরবানি দিতে পারি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তকবীর পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, দোয়া করতে উঠছেন কেন ভাই, বসেন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা বিল আমীন। اللهم اغفر لنا ولوالدنا ولأساتذتنا ولأشياخنا ولأجدادنا ولإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك غفور رحيم اللهم اشف مرضانا ومرضى المسلمين آمين يا الله তুমি আমাদের রোগীদেরকে আরোগ্য দান করো। এটি আর اللهم اشف آهاتنا وستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا السلام عليكم ورحمة الله وبركاته